আগে হাঁটু রাখার কথা আছে, কিন্তু আগে হাঁটু রাখার থেকে আগে হাত রাখাটাই হচ্ছে বেশি সহি। অতএব আগে হাত রেখে তারপর হাঁটুটা রাখবেন, দিয়ে এবার দেখেন সিজদার নিয়মটা ভালো করে দেখেন। প্রথমত হাঁটুর পূর্বে হাত দুটিকে মাটিতে রাখতে হবে, ঠিক আছে? তারপর সাতটি অঙ্গ মানে পুরো আটটা হবে আর কি, সাতটি অঙ্গ যদি বলা হয় তো নাক সহ কপাল, তার মানে কপালটা মাটিতে ঠেকবে, সেই সঙ্গে নাকটা যেন থাকে মাটিতে, নাক যেন মাটি থেকে উঠে না থাকে, অনেকে নাকটা তুলে রাখে, ঠিক আছে? নাক সহ কপাল, দুই হাতের চেটো কোথায় থাকবে? মাটিতে থাকবে। দুই পায়ের পাতা মাটিতে থেকে থাকবে, অনেকে ওজন বেশি হয়ে যায় পাশে পায়ের পাতা উঠেই যাবে কোন দিকে, সামনে ওজন বেশি হয়ে যায় পায়ের পাতা দুটো পেছন থেকে উঠে থাকে, ওই রকম যেন থাকবে না, ঠিক আছে? তারপর দুই হাঁটু, হাত হাত পায়ের আঙুল গুলিকে কেবলা মুখী করে রাখতে হবে। দেখেন পায়ের আঙুল গুলি কেবলা দিকে আছে, দেখেন তো পায়ের আঙুল গুলো কেবলা মুখে আছে নাকি? দেখেন পায়ের আঙুল গুলো মুড়িয়ে রাখতে হবে কেবলার দিকে মুখ করে, ঠিক আছে? আছে আচ্ছা। তারপর পায়ের পাতা দুটিকে মিলিত ভাবে খাড়া রাখতে হবে, ফাঁক করা আছে তাই না? এটা খুব সুন্দর না, সুন্দরটা কি মিলিত হবে কিভাবে? এইভাবে মিলিত ভাবে রাখতে হবে। মা আয়েশা একদিন রাত্রে আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে অন্ধকারে খুঁজতে খুঁজতে, দেখেন আল্লাহ নবী রূপের তৈরি না, আল্লাহ নবীর ঘরে লাইট দরকার হতো না, কিন্তু মা আয়েশা একদিন অন্ধকারে খুঁজতে খুঁজতে হাত দুটো ঠেকলো কোথায়? আল্লাহ নবী পায়ের পাতা দুটোর উপর, তাহলে এক জায়গায় ছিল বলতে পায়ের পাতা দুটোর উপর ঠেকলো, তাই না? খারাপ করা ছিল একসাথে, শূন্যত হচ্ছে এইরকম এক জায়গাতে এইভাবে পা দুটোকে জমা করে জোবা করে বা জয়েন করে, আর আঙুল গুলো কিন্তু কেবলার দিকে থাকবে, বড় বড় আঙুল গুলিকে বিছিয়ে রাখবে, ঠিক আছে? মানে হাতের হাতের আঙুল গুলো না জমা করা থাকবে, একবার জমা করা থাকবে না, বরং সাধারণ ভাবে থাকবে, আর আঙুল গুলিকে ফাঁক ফাঁক করে না রেখে স্বাভাবিক ভাবে মাটির উপরে রাখবে। হাত দুটিকে কান অথবা কাঁধের সোজা মাটিতে রাখবে। দেখেন অনেকে হাত দুটো হাঁটুর কাছে রাখে, অনেকে হাত দুটোকে হাঁটুর কাছে রাখে না, হয় কান বরাবর আর না হয় চেহারা বরাবর, হয় চেহারা বরাবর তখন হাঁটটা আগে, হ্যাঁ হেলাল আগে হাত দুটো করেন, মানে আপনার চেহারার মাঝে যেন হাত দুটো সোজাসুজি হাত দুটো হয়, অথবা আপনার কান বরাবর হাত দুটো হয়, ঠিক আছে? কোনটিকে মাটি ও পাঁজর বা পেট হতে দূরে রাখবে। অনেকে দেখবেন এই কোনকে মাটিতে বিছিয়ে রাখে, আর অনেকে পেটের সঙ্গে লাগিয়ে রাখে, না ফাঁক করে রাখতে হবে, যেন আপনার পেছন থেকে বগলের সাদা অংশ দেখা যায়, ঠিক আছে? তার মানে ফাঁক করে রাখতে হবে। তবে হ্যাঁ, যদি পাশে পাশে কোনো মুসলি থাকে তাহলে আপনি হাতটাকে ফাঁক করার জন্য এইভাবে চাপ দেবেন না, তার পাশে মুসলি তো বুঝতে পারছেন ধরে মাল্লা লাগবে না, ওইরকম না, কেন হাতটাকে সবসময় নরম রাখবেন, আর যতটা সম্ভব আপনি আপনার হাতটাকে ফাঁক করার চেষ্টা করবেন। এখন খুব যদি ঠাসা ভিড় হয় তো কি দরকার আছে হাত ফাঁক করা? হাতটাকে তখন চাপের ফলে আপনি হাত দুটোকে যতটা পারেন ফাঁক করবেন, ঠিক আছে? আচ্ছা, মহিলারা কিভাবে উপস্থিতা করবে? ওই একই নিয়মে, ওই একই নিয়মে রূপসেজদা করবে। মহিলারা বুকের উপর হাত বাঁধবে আর পুরুষরা নাভি নিচে বাঁধবে না, পুরুষরাও বুকের উপর রাখবে আর মহিলারাও বুকের উপরে হাত রাখবে। পুরুষরা যেভাবে রূপসেজদা করে ওইভাবেই একই নিয়মে রূপসেজদা করবে। এ নয় যে মহিলা হলে জনসভা হয়ে করতে হবে, তা মহিলা হতো না, পুরুষরা যে নিয়মে, কারণ সে পর্দা তো আছে, চাদর থাকা আছে তাই না? অতএব সেখানে কোনো সমস্যাই নেই, চাদর থাকা যখন নামাজ পড়ছে, একান্তে যখন নির্জনে নামাজ পড়ছে, কিংবা লোকের সামনে পড়লে পর্দার সাথে পড়ছে, তো সেখানে পুরুষের মতো করলে কোনো সমস্যা নেই। যেহেতু হাদিসে আছে মুদাদ্দা, তিনি পুরুষদের মতোই নামাজ পড়তেন, তিনি ফাতিহা ছিলেন, তিনি পুরুষদের যে পুরুষে যেমন পড়তো সেই নিয়মেই নামাজ পড়তেন, ঠিক আছে? মাটিতে যেন কোন দুটো বা হাতের রোলার বিছানা না থাকে, পেটের সাথে কোন লেগে না থাকে, জড়সড় হয়ে পিঠকে সোজা রাখবে না, জড়সড় না হয়ে পিঠকে সোজা রাখবেন, পিঠটা যেন জড়ো না থাকে, নিচের দিকে বাঁকিয়ে বা উপরের দিকে উঠিয়ে পুজো করে রাখবেন না, উঠের মতো না, ঠিক আছে? উরু স্পর্শ হতে পেটকেও দূরে রাখবেন, পেটকে নামিয়ে দিয়ে অনেকে উরুর সঙ্গে লাগিয়ে দেয়, মোটা মানুষ পাচ্ছে না হুসফুসা, না না ওরকম করলে হবে না, ঠিক এই নিয়মে আপনি সেজদা করবেন। তারপরে সেজদার দোয়া করবেন কি? সুবহানা রাব্বিয়াল আলা, তিনবার সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার মহান প্রতিপালকের সপ্রশংসা সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করছি, সুবহানা রাব্বিয়াল আলা বলা বলুন তিনবার থেকে দশ বার আপনি বলতে পারেন। তারপর বলেছিলাম যে সেজদাতে কোরআনের আয়াত পাঠ করা যায় না, কিন্তু সেজদায় দোয়া করা যায়। দোয়া করতে গিয়ে যদি কোরআনের আয়াত চলে আসে তাহলে সমস্যা নেই, যেমন আপনারা আপনার দুনিয়া বলতে পারেন, এটা সাধারণত নফল না, আমাদের পড়াশোনার কোনো সুযোগ পাবেন না জামাতে পড়তে গেলে। যদি দোয়া করতে হয় কোরআনের আয়াত দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা জালাম না, সমস্যা নেই, দোয়া হিসেবে পড়া কোরআনের আয়াত সমস্যা নেই, কিন্তু এই মানে মুখস্থ করবেন আপনি কোরআনের আয়াত, সিজদা রুকুতে চলবে না। তারপর যখন সিজদা হয়ে যাবে আল্লাহু আকবর বলে ধীরতার সাথে সিজদা থেকে মাথা তুলবেন। হ্যাঁ, সিজদা থেকে মাথা তুললেন দিয়ে বসলেন, ঠিক আছে, কিভাবে বসলেন বসার নিয়মটা ভালো করে দেখেন। বাঁ পায়ের পাতা বিছিয়ে তার তলদেশের উপর বাঁ পাশা রেখে বসবে, পেছনে দেখেন, বাঁ পায়ের পাতা বিছিয়ে দিলেন, বাঁ পায়ের পাতাটা বিছিয়ে দিয়ে তার উপরে পাশা রেখে বসবেন। ডান পায়ের পাতা খাড়া রাখবেন, ডান পায়ের পাতা দেখেন খাড়া আছে কিনা, আঙ্গুল গুলো কেবার দিকে আছে কিনা, ডান পায়ের আঙুল গুলো কেবলার দিকে আছে কিনা, বাম পায়ের আঙুল গুলো কেবলার দিকে থাকবে, ঠিক আছে, আঙুল গুলিকে কেবলা মুখে নিতে হবে, এমন সোজা হয়ে বসবে যাতে প্রত্যেক অস্থি তার নিজ ডোরে স্থির হয়ে যায়, ঠিক আছে। তারপর হাত দুটো ডান হাত বাম হাত যে নিয়মে রাখা আছে, বাম হাতটা একটু আগিয়ে রাখেন হাঁটুর দিকে, আর একটু আগিয়ে, হ্যাঁ, ঠিক এই নিয়মে বসতে হবে। দুই সিজদার মাঝে এটা প্রথম সিজদা হল, এই সেইখানে একটা দোয়া আছে, খুব সুন্দর দোয়া, যে দোয়া অনেক মানুষই করে না, ছোট দোয়া, সস্তা দোয়া, রাব্বে ফিরলি রাব্বে ফিরলি, যদি মুখস্থ না করতে পারে না, ভালো দোয়া, সব থেকে সুন্দর দোয়া, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজকুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, কত সুন্দর দোয়া, আর কত কিছু চাওয়া হয় এর মাঝে, কি হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমার প্রয়োজন পূর্ণ করো, আমাকে উঁচু করো, আমাকে উঁচু করো, পথ দেখাও, নিরাপত্তা দাও, আমাকে রুজি দাও, আমাকে জীবিকা দাও, এর থেকে দোয়া আছে কিছু দেখেন না, আমাদের দুটোই চাওয়া হয়ে গেল, আমাদের পরে হাত তুলে দোয়া করতে হবে না, কি কি চাইলেন আপনি আপনার নামাজের ভিতরে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে দয়া করো, আল্লাহ আমার সমস্ত প্রয়োজন দূর করে দাও, আল্লাহ আমাকে উঁচু করো, কথা উঁচু করো, মানুষের কাছে আমাকে সম্মান দাও, তোমার কাছে আমাকে সম্মান দাও, আমাকে পথ দেখাও, আমাকে হিদায়ত করো, আমাকে নিরাপত্তা দাও, কিন্তু নিরাপত্তা চোর ডাকা গুন্ডা সন্ত্রাস আর পশু পক্ষী এগুলো নানা রকম যত রকমের নিরাপত্তা আছে, সব রকম নিরাপত্তা আমাকে দাও, কোন আজার থেকে যত রকম নিরাপত্তা আছে আমাকে দাও, আর তুমি আমাকে রুজি দান করো, চাকরির খুঁজে ঘুরে বেড়াচ্ছি, রুজির সন্ধানে চাষ করছি, আকাশে বৃষ্টি নেই, চাকরি পাওয়া যায় না, ব্যবসা করছি লাভ হয় না, যেভাবেই হোক আমি যে চেষ্টাতে আছি সেই চেষ্টার মাধ্যমে আমাকে তুমি রুজি দান করো, ঠিক আছে। এবারে যখন দুই সিজদার মাঝে দোয়া হয়ে গেল, তারপর পুনরায় আল্লাহু আকবর বলে দ্বিতীয়বার সিজদায় যাবে, আল্লাহু আকবর বলে দ্বিতীয়বার সিজদায় যাবে, এবং ওই রকম তসবিহ পাঠ করবে যেমন আগে আগের সিজদায় করেছিল, অথবা আল্লাহু আকবর বলে সুস্থিরভাবে সিজদা থেকে উঠে পুনরায় পূর্বের মতো বসবে। হ্যাঁ, আল্লাহু আকবর।